যায় দিন যায় একাকি, তার বিহনে কেমনে বলো থাকি। যায় দিন যায় একাকি, তার বিহনে কেমনে বলো থাকি। ভালোবাসার অন্তরে অভিমানকে দে মরে, ওই বুকেতে দুঃখ বেঁধে রাখি। যাই দি যাই দি অভিমানকে দে মরে।